الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد পূর্বে মানুষ মারা গেলে মানুষের আমল যেসব আমল জারি থেকে বিষয়ে আলোচনা করেছিলাম, আজকে ধারাবাহিক এ বিষয়ে অবশ্য অনেক পূর্বে আলোচনা করেছি। আলোচনা তো সবসময় হয়, আলামাতু হুসনিল খাতিমা, শুভ মৃত্যুর আলামত। আল্লাহু আকবার, আপনি মারা গেলেন, যদি এসব গুণ আপনার মধ্যে থাকে, মারা যাওয়ার সময় যদি এইসব গুণ আপনার মধ্যে থাকে, তাহলে অন্যরা ধারণা করতে পারে এই লোকটির মৃত্যু ভালো হয়েছে। ধারণা বাকি আল্লাহ হয়, বাকি তো আল্লাহর কাছে। প্রথম নম্বর, নুতকুহু বিশাহাদাতি ইনদাল মউত, মৃত্যুর সময় সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর মারা গেছে, ইনশা আল্লাহ এটা শুভ মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু লা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। এবারে কথা হলো, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আখরাজাহুল হাকিম ওয়া গায়রুহু বিহাসান বিসনাদিন হাসানিন আন মুআদ ওয়া লাহু শাহিদ, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য। আপনার যদি অভ্যাস থাকে আল্লাহর জিকিরের, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি নিয়মিত আমল করেন সালেহ, তাহলে আপনার আমলটা না আপনার শেষ সময় মৃত্যুর সময় ওইটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। যে বান্দা আল্লাহর জিকির করে সব সময়, আল্লাহকে ভয় করে চলে সব সময়, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না, এটাই হলো আসল। সব সময় জিকরুল্লাহ মশগুল। আর যে বান্দা, তো এরকম উলামায়ে কেরাম অনেকবার উল্লেখ করেছেন, একটা মানুষ জুয়া খেলে, জুয়া বুঝেন তো কিরকম জুয়া, দশে বারো আনাইলে বারো তেরো এরকম করে না, আল্লাহ আমি জানি না কিরকম, আমি বুঝি না, মৃত্যুর সময় ওকে বলা হলো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেও জুয়া খেলাটাই বুঝছে, আস্তাগফিরুল্লাহ। আরেকটা মদখুর, মদ্যপায়ী, মৃত্যুর সময় তাকে বলা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলছে আমাকে আমার বোতলটা এনে দাও। বুঝতে পারলেন, বোতল বুঝছ তো, হ্যাঁ রে হ্যাঁ, নিতে হবে না। তার সবসময় অভ্যাস বেনামাজ, বেশিরভাগ বেনামাজ সাধারণত দেখতে পাই আমরা, বোঝা যায় নামাজি হলে একটা চেহারার মধ্যে একটা লাবণ্য থাকে, থাকে কিনা দেখবেন মুসলমান, আলহামদুলিল্লাহ। অনেক সময় আছে মুসলমান কাফের আমরা বুঝতে পারি, বাই চান্স মিস হয়, যদি মুসলমানই হয় আলহামদুলিল্লাহ মুসলমান, দেখতেই দেখা যায় মনে হয় মুসলমান, আলাদা কোনো ড্রেস নাই, তবুও চেহারা বোঝায় বাই চান্স মিস হয় না, বেশিরভাগ আল্লাহর পক্ষ থেকে একটা নূর মজুদ চেহারা। আবার যে সালাত পড়ে নিয়মিত, তার চেহারা আলাদা নূর, আস-সালাতু নূর, আল্লাহু আকবার। আমাদের উচিত আমরা সবসময় আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর বিধিবিধান পালন করব, তাহলে আশা করা যায় আমরা আমাদের সর্বশেষ কালাম হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহই তো আসল, এই কালিমার কারণেই তো আমরা সালাত করছি। আসুন তো আল্লাহর ইবাদত, আসুন তো আল্লাহর একত্ববাদ, তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এর উপর নির্ভর করে আমরা ইবাদত করছি। আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কাউকে ইবাদত, কাউকে শরীক করছি না, তাই আপনি ইবাদত করলেন রব্বুল আলামিনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আশা করি ইনশাআল্লাহ আপনি যখন আপনার যখন মৃত্যু নিকটবর্তী হবে, তখন আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আল্লাহ আপনি এমন অবস্থায় থাকবেন, এমন অবস্থায় থাকবেন যখন আপনি ভালো অবস্থায় ঈমানদার অবস্থায় আছেন। যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ইসলামের অবস্থায় থাকো, মুসলিম অবস্থায় থাকো, আর এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে। আপনি সালাত পড়লেন ফজর, জোহর পরে পড়বেন, জোহর পড়লেন আসর পড়বেন পরে, মানে মওজুদ আসর পড়লেন পরে মাগরিব পড়বেন, মাগরিব পড়লেন পরে ঈশা পড়বেন। যারা নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত নামাজি, মনে অবশ্যই তাদের সালাতের দিকে টান আছে, আছে কিনা? আর যে মসজিদা কিনা একসময় পড়লে পড়লো নাই, সালাত ছুটে গেলেও কোনো আঘাত নাই, আর যে যত ভালো হবে আল্লাহর ওলি হবে, আশা করি ইনশাআল্লাহ আমরা সরাসরি বলছি না আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ যাকে ভালো পাবেন ও এরকম না, নিয়মিত অটোমেটিকলি সালাতের সময় অটোমেটিকলি সবসময় তার মন ওইদিকে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, সাবাতুন ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত ব্যক্তিকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার নিজ আশ্রয় নিজ ছায়া তলে, মানে বিশেষ ছাউনির নিচে, আর কোন কোন রিওয়ায়েতে থেকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এদের মধ্যে থেকে একদলকে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলব, কলব মানে কি মন, যার অন্তর যার মন মসজিদের সাথে ঝুলন্ত আছে, তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা আমরা শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে শেখ আসাদুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা হাদিস উল্লেখ করেছেন, ওইটা একই অর্থে। তাই আমরা আরেকটি আলামত হচ্ছে শুভ মৃত্যু, সেটা হলো আল মাউত বি রাসহিল জাবিন, যখন মানুষের মৃত্যু হয় তখন তার কপাল দিয়ে ঘাম বের হবে, এটা হচ্ছে আলামা, শুভ মৃত্যুর আলামা। জাবিন মানে এটা, এটি স্পষ্ট আর কি, আল্লাহ আলম। বলছেন কি হাদিস, এই হাদিস বুরায়দা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা বিখুরাসান فعاد اخا له وهو مريض فوجده بالموت واذا هو بعرق جبينه فقال الله اكبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موت المؤمن بعرق الجبين اخرجه احمد والسياق له النسائي والترمذي وحسنه ابن ماجه شش برجنت حديثتي গ্রহণযোগ্য এবং সহি। বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি খোরাসান ছিলেন, খোরাসান মানে এখানে ওই বুখারা সমরকান্দ খোরাসান ওই দিকে অনারব এরিয়া। ওই সময় তিনি তার এক ভাইকে দেখতে গেলেন যিনি অসুস্থ ছিলেন, মারিয়াদ। আর ভাই বলতে কোন ভাই বলেন তো, কোন ভাই? মুসলিম ভাই, দিনী ভাই, আপন ভাই না। আমার যদি আপন ভাই হয় আর কাফের হয়, ও আমার ভাই না, ও ভাই ঠিকই আছে উরুস জাতি হিসাবে বংশীয় সূত্রে ভাই, কিন্তু আমার যে ভাই নিজের ভাই আসো ও হচ্ছে মুসলিম ভাই, বল আলহামদুলিল্লাহ। যদি আমরা বলো আপনাদের সব তো আর সব নিয়ে তো চলা সম্ভব না এটা, কিন্তু আমাদেরকে এই বিশ্বাস করা দরকার, আমার যে ভাই ওটা হচ্ছে আমার দিনী ভাই, মুসলিম ভাই, সেও আমার ভাই। আপনি চাই চাপাই, চাই মুর্শিদাবাদ, চাই রাজশাহী, চাই কোন জায়গায়, আসাম অথবা সিলেট, বিবাড়িয়া, ময়মনসিং, না ভি মুশকিল, যে যেখানে অথবা সৌদি আরব, মিশর, পাকিস্তান, ইন্ডিয়া, আম ভাবে যে কোন জায়গায়, পৃথিবীর যে কোন জায়গায় কোন মুসলিম আছে ওইটা আপনার ভাই, আলহামদুলিল্লাহ। তোমার ভাই ও যদি মারা যায়, একটা কথা বললাম, আমাদের তো ভাই বোনদের আলহামদুলিল্লাহ মুসলমানই সব হয়, যদি এরকম হয় আমার একটা ভাই নাস্তিক হয়ে গেছে, নাস্তিক বুঝো মানে প্রথমে মুসলিম ছিল পরে মুরতাদ হয়ে গেছে, আউযুবিল্লাহ। ওর জানাজা পড়বেন আপনি, মারা যায় না নাস্তিকের জানাজা পড়া যায় না? হ্যাঁ, তার জন্য সে মারা গেলে তারপরে তার জন্য দোয়া করো কিনা জায়েজ না? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যখন মারা গেলেন আবু তালিব, আবু তালিব সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন, জানেন আপনারা ওই ঘটনাতে উদ্দেশ্য না। লাস্টে যখন তিনি মৌতের সম্মুখীন, মৌত মারা যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া আম্মি কুল লি কালিমাতান উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহর কথাই, হে আমার চাচু আপনি আমার জন্য একটি কালিমা বলে দিন, এই কালিমাকে উপলক্ষ করে আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব হে চাচু। কিন্তু লাস্টে চাচু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল রাখো হেদায়েতের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, দাওয়াত দিয়েছেন, অনেকে ইসলাম কবুল করেছে আমরা জানি, আমরা এই দলের সময় একজনকে দাওয়াত দিলাম কবুল করে করি কিনা, আর একজন কবুল করে না, কিন্তু নবী তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? কিন্তু এত সত্য তার চাচা মানলেন না, বললেন কি, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপের ধর্মে আছি, আর একথা বলেই তিনি মারা গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না আল্লাহ? কিন্তু হেদায়েত যেটা রাস্তা দেখানো ওইটা মূল, পথ দেখানো মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে এর নির্দেশ দিয়েছেন, কিন্তু একদম বাস ইসলাম পর্যন্ত নিয়ে যাও, হেদায়েত দিয়ে দেয়া এটা তার কাজ না। তাই তো পরবর্তীতে আয়াত নাযিল হয়েছিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালো পাও তাকে তুমি হেদায়েত দিতে পারো না, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিতে পারে। তাই দেখেন পরবর্তী আরেকটি আয়াত নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদান, ওই এটা হচ্ছে অন্যের ব্যাপারে, কিন্তু এখানে মাগফিরাতের কথা, মা কালা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, নবীর জন্য মুমিনদের জন্য জায়েজ না যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে তার কাছে স্পষ্ট হওয়ার পর যে সে হচ্ছে জাহান্নামী। তাই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার চাচার জন্য ইস্তিগফার মাগফিরাত চেয়ে দোয়া করতে পারেন না? বলো সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেন, আপন ভাই যদি মারা যায় তার জন্য দোয়া করবেন যদি কাফির হয়? মুসলিম আলহামদুলিল্লাহ নিজের ভাই আপন ভাই, এর মধ্যে দুইটা দুইটা গুণ, এক ইসলামের গুণ আবার বংশীয় সূত্র আপনার ভাই, তার হক ডবল, দোয়া করবেন দুই মর্তবা বা আরো বেশি, তার হক বেশি আপনার আপনার ভাই। কিন্তু সে যদি আপনার বংশীয় ভাই মুসলিম না থাকে তাহলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না? পারবেন না, পারবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসেন তো এই হাদিসটি শুনে আজকের এই দর্শ শেষ করলাম। বলেছেন বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু তার এক ভাইকে দেখতে গেলেন, তিনি অসুস্থ ছিলেন, তখন দেখলেন ফাওয়াজাদাহু বিল মউত, গিয়ে তিনি দেখলেন তিনি মৌতের সম্মুখীন, এই সময় দেখলেন যে তার কপাল দিয়ে ঘাম বের হচ্ছে, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানিস তাজ্জুব হয়ে পড়ে, আল্লাহু আকবার, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাউতুল মুমিন বিআরাকিল জাবিন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মুমিনের মৌত হয় কপাল দিয়ে ঘাম বের হওয়ার মাধ্যমে, তাহলে এটা হচ্ছে শুভ মৃত্যুর আলামত। আলহামদুলিল্লাহ আজকে দুইটা শুভ মৃত্যুর আলামত সম্পর্কে আলোচনা করলাম, আরো ধারাবাহিক আসবে, কারণ মানুষকে মুসলমান আমি যদি আলোচনা করি এদের আমি উপকৃত হব আর যারা শুনবে ওরাও উপকৃত হবে, এর মধ্যে সন্দেহ নেই। আর তারপরে বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দিতে থাকো এর দ্বারা মুমিনিনগণ উপকৃত হন। আল্লাহ আমাদের সকলকে